তেরো আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেশেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেশেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে। কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া, দূরের ওই ধ্রুব তারা, কতটা বেশেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে। বেশেছি ভালো শুধু মন জানে, হৃদয় জানে। ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা, কতটা বেশেছি ভালো শুধু মন জানে, শুধু মন জানে।